গেছে এই বাটে চালি গালে আন মনা কুয়ে মনা থরে তাকু দেখি দেলে চিহ্না চিহ্না লাগে সিহে এই বাটে চালি গালে আন মনা কুয়ে মনা থরে তাকু দেখি দেলে স্মৃতি রস বারি চড়ি যাউচি কি নীল পরি স্মৃতি রস বারি চড়ি যাউচি কি নীল পরি লাগে দেখিলে চিহ্না চিহ্না লাগে সিহে এই বাটে চালি গালে আন মনা কুয়ে মনা থরে তাকু দেখি দেলে গোলাপ গাঁর গেলে ঝিও সে চুলু বুলি মন তার টিকে চগলি এমিতি রূপ শিলা যে কলসি চালি তা অলসি হায় রঙ শুনেলি ও গোলাপ গাঁর গেলে ঝিও সে চুলু বুলি মন তার টিকে চগলি এমিতি রূপ শিলা যে কলসি চালি তা অলসি হায় রঙ শুনেলি মনে পড়ে সেই দিন রজ দোলি রূপা জহ্ন মনে পড়ে সেই দিন রজ দোলি রূপা জহ্ন সিয়ে হসিলে চিহ্না চিহ্না লাগে সিয়ে এই বাটে চালি গালে আন মনা কুয়ে মনা থরে তাকু দেখি দেলে দিনর পুরুণা কাহাণী নুয়া রঙ নেই হাতে সতে আসিছি নিজর ভাবিষে দেইথিলা কিছি মাগিথিলা কিছি মতে মনে পড়ুছি ও পুরুণা দিনর পুরুণা কাহাণী নুয়া রঙ নেই হাতে সতে আসিছি নিজর ভাবিষে দেইথিলা কিছি মাগিথিলা কিছি মতে মনে পড়ুছি সেই ঝিও আসিছি কি আসি মতে খোঁজুছি কি সেই ঝিও আসিছি কি আসি মতে খোঁজুছি কি এই বাটরে চিহ্না চিহ্না লাগে সিহে এই বাটে চালি গলে আন মনা কুয়ে মনা থরে তাকু দেখি দেলে চিহ্না চিহ্না লাগে সিহে हुए आन मना हुए मन थे ताकू देखी देले स्मृति रस बारी चढ़ी जाऊची कि नील परी स्मृति रस बारी चढ़ी जाऊची कि नील परी लागे देखिले हे हे हे हे हम्म हाँ।